بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আজকে যে বিষয়ে আলোচনা হবে তা হচ্ছে তাকফিনুল মাইয়িত, মৃত ব্যক্তিকে কাফন পরানো। বলছেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ, মৃতকে গোসল দেওয়ার পরে তাকে কাফন পরানো ওয়াজিব, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বলেছেন যে লোকটি এহরামের অবস্থায় আরাফার মাঠে মারা গিয়েছিল। সুবহানাল্লাহ, বলেছেন ওকাফিনু, আর তোমরা তাকে কাফন পরাও। তাহলে কাফন পরানো ওয়াজিব। এবারে কাফন কিংবা তার মূল্য হবে মৃত ব্যক্তির মাল থেকে। আর যদি তার কিছুই না থাকে তাহলে তো স্থানীয় লোকদের উপর হবে বা সরকারের উপর হবে, কিন্তু আসল তার মাল থেকে, তার সম্পদ হতে, যে সম্পদ রেখে গেছে তার সম্পদ থেকে হবে। এ আল্লাহ আমাদেরকে মাফ করো। কার মত কোন সময় আসবে কি জানে না, কোন অবস্থায় আসবে, তাই সব সব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার। এখানে একটি রিওয়ায়াত পেশ করছেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন হাজারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবিলিল্লাহ নাবতাগি ওয়াজহাল্লাহ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর পথে হিজরত করলাম, আমরা চাই আল্লাহর সন্তুষ্টি। কারণ কোন ইবাদত আল্লাহর সন্তুষ্টি ব্যতীত, সন্তুষ্টি অর্জন যদি না থাকে উদ্দেশ্য, তাহলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, জুম্মার দিন একদম ফজরের পরপরই চলে গেলেন মসজিদে, জুম্মার মসজিদে উঠে সব পাওয়ার জন্য, কুরবানি সব পাওয়ার জন্য, কিন্তু নিয়ত ভালো না, কবুল হবে আল্লাহ দরবারে? তাই যে কোনো আমল করেন, অল্প অথবা বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আর নিয়ত হবে খালিস আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। বলছেন আমরা আল্লাহর পথে হিজরত করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। এবারে আমাদের সব আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে, মানে আল্লাহ তো সওয়াব দিবেই। সুবহানাল্লাহ। বলছেন ফামিন্না মান মাদা লাম ইয়াকুল মিন আজরিহি শাইআন, আমাদের মধ্যে থেকে কেউ কেউ এরকম ছিলেন যিনি আল্লাহর পথে আগেভাগেই চলে গেছেন আর দুনিয়ার আজর থেকে তিনি কিছুই পাননি। উদ্দেশ্য এটা, আখেরাতের আজর তো আসেনি, দুনিয়ার আজর পাননি। এদের মধ্যে থেকে একজন হলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। কুতিল ইয়াউম উহুদ, উহুদের যুদ্ধের দিন তিনি শহীদ হয়েছেন। হামজা বিন আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এবং ওই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। এদের মধ্য থেকে একজন তো হামজা রাদিয়াল্লাহু আনহু, সমস্ত শহীদদের নেতা, আর আরেকজন খুবই সম্মানিত সাহাবি, তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন শহীদ হলেন ফলাম ইউজাব লাহু শাই, তখন তার ব্যক্তিগত কিছু, তার কোন সামানপত্র বা সম্পত্তি কিছুই পাওয়া যায়নি, কাফি শিখ লাম ইউজাদ লাহু শাই। আল্লাহু আকবার। তো বেনর রাতে আছে একটা চাদর রেখে গেছেন, নামিরাবস রেখাদার রেখা বিশিষ্ট চাদর, ওইটাই সম্পত্তি। আচ্ছা এটাকে সম্পত্তি গণ্য করা হবে নাকি? সুবহানাল্লাহ। বলছেন فكنا اذا وضعناها على راسه خرجت رجلاه واذا وضعناها على رجلين خرج راسه। এবারে তাকে দাফন মানে কাফন পরানো হচ্ছে। বলে এই চাদরটা বস, যখন আমরা তার এই চাদর তার মাথায় রাখি তখন তার তার পা বের হয়ে যায়, দুনু পা। আর যদি পায়ে রাখি তাহলে মাথা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বউহা মিম্মা ইয়ালি রাসহু, তার এই চাদরটা মাথার দিকে রাখো। এই চাদর দিয়ে তোমরা তার মাথা ঢাকো। আর পায়ের অংশে ইলহির নামক এক প্রকার সুগন্ধি পাতা, ওই ইলহির নামক পাতা তোমরা তার পায়ে পায়ে রাখো। এই হচ্ছে তার কাফন। সুবহানাল্লাহ। অতএব বুঝা গেল এই হাদিস উল্লেখ করেছেন শেখ রাসুদ্দিন আল-বানি বুঝাবার জন্য তার সম্পত্তি থেকে তার মাল থেকে কি হবে কাফন হবে। এই রেওয়ায়েতটি আখরাজাহুল বুখারি ও মুসলিম শেষ পর্যন্ত। এরপরে কথা وينبغي ان يكون الكفن طائلا سابغا يستر جميع بدنه। উচিত হল যে কাফন হবে দীর্ঘ, এমন ভাবে দীর্ঘ আর পরিপূর্ণ যাতে তার সম্পূর্ণ শরীর দেখে রাখে। কিন্তু ওখানে তো পাওয়াই যায়নি, তো কি করবে? সুবহানাল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিলেন, আর তিনি এক ব্যক্তির কথা তার এক সাহাবির কথা উল্লেখ করলেন যিনি মারা গেছেন কিন্তু তাকে অসম্পূর্ণ কাপড় দ্বারা কাফন দেয়া হয়েছিল আর রাত্রে তাকে তার কবর দেয়া হয়েছে, কবরস্থ করা হয়েছে। ওয়াকুবিরা লাইলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে যে রাতে কবরস্থ করা হয়েছে এই জন্য তাকে তাদেরকে ধমক দিলেন। বলতেন فزجر النبي صلى الله عليه وسلم ان يقبر الرجل بالليل حتى يصلي عليه او حتى يصلى عليه। তাহলে রাতে কবরস্থ করবে না, তবে প্রয়োজন হবে। الا ان يضطر انسان الى ذلك। তবে যদি করতেই হয় বিশেষ কারণে তাহলে ঠিক আছে রাত্রে, না হলে রাত্রে দাফন করবে না, কবরস্থ করবে না, দিনে করবে। তাই আমরা এখানে দেখতে পাই রাত্রে দাফন করা হয় না, বাই চান্স একটা দুইটা হয়তো বিশেষ প্রয়োজন, না হয় সাধারণত দিনেই দাফন করানো হয়। সলাতুল জানাজা এই মসজিদে বেশিরভাগ আসরের সময় হয় আর কখনো কখনো জোহর হয় আর বাই চান্স রাত্রে হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কাফানা আহাদুকুম আখাহু ফালিহাসসিন কাফানাহু ইন ইসতাতা। তোমাদের কেউ যখন তার ভাইকে কাফন পরাবে তখন যেন সে ভালো কাফন পরায় যদি সে সামর্থ্য রাখে। আখরাজাহু মুসলিম। কিন্তু এই জায়গায় ভালো কাফন বলতে কি বেশি মূল্যবান? বলছেন قال العلماء والمراد بإحسان الكفن نظافته وكثافته وسطره وتوسطه وليس المراد به الصرف فيه والمغالات ونفاسته. বলছেন কাফন সুন্দর কাফন পরাবে, তার মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তো পরিচ্ছন্ন কাপড় হবে আর পুরু পুরু হবে, ঘন হবে কাপড়টা, একদম পাতলা হবে না, আর এমন কাপড় যেন তার সম্পূর্ণ শরীর ঢেকে রাখে, আর হবে মধ্যম পর্যায়ের, কিন্তু তার মানে এটা নয় যে দামি হবে খুব বেশি দামি, খুব বেশি উন্নত, এটা উদ্দেশ্য। তাহলে সুন্দর কাপড় কখন পড়াবে বলতে বেশি মূল্যবান উদ্দেশ্য না। তারপরে সামনে আসছে, সামনে আর কথা আছে, দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন রাদিয়াল্লাহু আনহু। এবারে যদি কখন পরিপূর্ণ না হয়, তার মানে সম্পূর্ণ শরীর ঢাকার মতো কাফন না থাকে, তাহলে আগে যেভাবে গেছে ওইভাবে মাথার দিক ঢাকবে, আর মাথার দিক থেকে শরীরে যতটুকু যায়, এরপরে যদি তার শরীর বাকি থাকে তাহলে ইদখিল বা এরকম পাতালতা দিয়ে তার শরীর ঢাকা হবে। এক্ষেত্রে দুটি হাদিস, একটা যেটা আপনারা আগে শুনলেন খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে হাদিস, এই মতো শুনে গেলেন। আর আরেকটা এখানে বলছেন হারিসা থেকে বর্ণিত, তিনি বলেন দখলতু আলা খাব্বাবিন ওয়া কাদ ইত্তাওয়া ফি বাতনিহি সারআন, আমি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম, ওই সময় তার পেটে তিনি সাতটি দাগ দিয়েছিলেন, ইক্তাওয়া মানে যেমন লোহা দিয়ে এখানে আছে এই চিকিৎসা, দাগ দিয়ে এক কাজ করে না লোহা গরম করে দাগ দেয়। ওই সময় তিনি বললেন লাউলা আন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত লাতামান্নাইতুহু, যদি আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস না শুনতাম যে তোমাদের কেউ যেন মৃত্যুর কামনা না করে, নিয়ে তো কষ্ট হচ্ছে বুঝছেন না, গরম সেক দিয়েছেন দাগ দিয়েছেন লোহা দিয়ে বিশেষ কারণে অসুস্থতার কারণে, তো তিনি বলেন যদি আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ না শুনতাম, তিনি বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যুর কামনা না করে, যদি হাদিস না শুনতাম তাহলে আমি মৃত্যুর কামনা করতাম। আল্লাহ আকবার, সবর। তারপরে বলেন ওয়ালাকাদ রাআইতুনি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আমলিকু দিরহামান, এক সময় এমন গেছে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমি একটা দিরহামের মালিক ছিলাম না, মনে করো বর্তমানে তোমার এক রিয়ালের মালিক, হয়তো মানে একটু বেশি হতে পারে কিন্তু এরকম এক রিয়ালের মালিক ছিলাম না, এক দিরহামের মালিক ছিলাম না, অথবা এক ডলারের মালিক ছিলাম না, অথবা এক পাউন্ডের মালিক ছিলাম, সুবহানাল্লাহ। কিন্তু এখন وَإِنَّ فِي جَانِبِ بَيْتِ الْآنَ لَأَرْبَعِينَ أَلْفْ دِرْهَمْ, আমার ঘরের এক কোণে বর্তমানে 40,000 দিরহাম রয়েছে। এই বিগত জীবন ভুলবেন না, বলবেন না আরে ভাই কি মনে করো, এটা তো আমার বংশ পরম্পরায় পেয়েছি, আমার বাপও কোটিপতি ছিল, দাদাও কোটিপতি ছিল, পরদাদাও কোটিপতি, তারপর উপরে আর একটা মনটা সবাই কোটিপতি, এরকম কিছু আছে মানুষ, খবরদার বড়াই করবেন না, আল্লাহর দিকে রুজু করবেন, বড় মেয়ার ছোট মেয়ের ঠিক না, আল্লাহর দিকে রুজু। বলছেন আমার ঘরের এক সাইডে বর্তমানে 40,000 দিরহাম রয়েছে, সুবহানাল্লাহ। তারপরে তার কাফন আনা হলো, তার জন্য যখন তার কাফন না তখন তিনি কাঁদতে লাগলেন, কাফন দেহে, বুঝলেন তো মারা যাবেন, কাফন তৈরি। আর বললেন, কেঁদে কেঁদে বললেন, হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি কাফন পাননি, তাকে কাফন দেওয়ার মতো কোনো কাপড় ছিল না, তবে একটা চাদর ছিল, বুরদা মিল হা, হাকে একটা চাদর। যদি তার মাথায় রাখা হতো ওই চাদর, তখন পায়ের অংশ খোলা থাকত, আর পায়ের দিকে রাখলে মাথা খোলা। আর ওই সময় তার পায়ে ইদিখির নামক সেই সুগন্ধিযুক্ত পাতা রাখা হল। অতএব বোঝা গেল, দেখেন এটা হামজা বিন আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপন চাচা। নবী করিম বলেছেন সাইয়্যিদুশ শুহাদাই হামজা, সমস্ত শহীদদের সর্দার হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আপন চাচা। কত কষ্ট পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এরকম শহীদ হয়েছিলেন। এই হল একটা দিক, এখানে ঘটনার উদ্দেশ্য না। এরপরে ওয়াইদা কল্লাতিল আকফান ওয়া কাসরাতিল মাউতা جاز تكفين الجماعة منهم في الكفن الواحد الله أكبر ويقدم أكثرهم قرآنا إلى القبلة يدي كفن كم ها يدي شنك بشي ها تعالى يه وسطى ايكي كفن كوي اكجن كي ايكي كفن درا كوي اكجن كي كفن قرآن جائز কিন্তু একই এর তার মালিকই, মানে আলাদা আলাদা করে আর কি, একসাথে তো জড়িয়ে দেওয়া যাবে না। এবারে এদের মধ্যে থেকে যার মধ্যে কোরআন বেশি থাকবে, যে বেশি হাজম কোরআন হবে তাকে আগে রাখানো হবে। কেবলার দিকে অর্থাৎ খবরস্থ করা হবে ওই হিসেবে। এরপর বলছেন حديثتي بيش كرسن لحديث أنس رضي الله عنه قال لما كان يوم أحد مر رسول الله صلى الله عليه وسلم بحمزة بن عبد المطلب وهو جد جد جد الله رسول صلى الله عليه وسلم حمزة بن عبد المطلب كذي ذات سلم قلتن ويشمع دخاك له قرناك كده دياريج শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করা হয়েছে, কারণ মক্কার মুশরিক যারা কুরাইশ বংশ তারা বেশি হিংসা করত কুরাইশের মধ্যে থেকে যারা ইসলাম কবুল করেছেন তাদের সাথে। হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু আব্দুল মুত্তালিবের ছেলে, তিনি ইসলাম কবুল করেছেন, তার সাথে তাদের হিংসা বেশি, তাই তিনি তাকে যখন শহীদ করা হলো তারপরে তার সাথে এরকম আচরণ করা হয়েছে। এরপরে কথা যেটা সামনে বলছেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি চাদর দ্বারা কাফন পরালেন। তাহলে এই যে চাদর কিরকম ছিল, ওয়াইদা খাম্মারাত রাসাহু বাদাত রিজলাহু, যদি এই যে নামে যাবে চাদর, এই চাদর দিয়ে যদি তার মাথা রাখা হতো তাহলে পা বেরিয়ে আসত, আর পায়ের দিক ঢাকলে মাথা বেরিয়ে আসত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদর দিয়ে তার মাথাই ঢাকলেন, আর তার সালাতুল জানাজা পড়বেন বলছেন ওয়ালা ইউসাল্লি আলা আহাদিন মিনাশ শুহাদাই গায়রহু, এটা ওয়ালা ইউসাল্লি আলা আহাদিন মিনাশ শুহাদাই গায়রিহি, এটা পরে আলোচনা আসবে যখন সালাতুল জানাজার কথা হয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আনা শাহিদুন আলাইকুমুল ইয়াউম, আমি আজকে তোমাদের জন্য সাক্ষী, সরাসরি সাক্ষী। এরপরে কি করা হতো, ওয়াকানা ইয়াজমুউ আস-সালাতা ওয়াল ইসনাইন ফি ক্বাবরিন ওয়াহিদ, দুইজন তিনজন একই কবরে রাখা হতো, একই কবরে দুইজন তিনজনকে রাখা হতো, দাফন করা হতো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন ওয়াসআলু আইয়াহুম আকসারু কুরআনান, এদের মধ্যে থেকে কার কাছে কোরআন বেশি জানা, কে কোরআন বেশি জানে, কে বেশি কোরআনের হাফেজ, জিজ্ঞেস করতেন। তারপরে তাকে কবরে আগে রাখতেন তুলনামুখী করে, এজন্য কোরআনের ইজ্জত বেশি। সেই যারা কোরআন জানেন না, কোরআন শিখবেন, হাফেজুল কোরআনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরেও আগে রাখতেন। কথা বলছেন এই জায়গায় শুহাদা আহাদের মধ্যে থেকে, আর বাকি ইমামতি করার জন্য এই নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইয়া উম্মুল কওমা আকসারুহুম কুরআনান, ইমামতি সেই করবে যে লোকজনের মধ্যে বেশি কোরআন জানে। তাই কোরআন শিখুন। দুঃখের ব্যাপার, আমাদের মধ্যে থেকে অনেক মুসলমান এমনও পাওয়া যায় সুরাতুল ফাতিহাও শুদ্ধ হয় না। আমি কোরআন পড়াই, সুরা পড়াই, দোয়া দরুদ পড়াই, এই জন্য বলছি আমার জানা আছে। তাই আপনারা সময় বের করে কোরআন শিখবেন, সুরাতুল ফাতিহা শিখবেন, সুরে ফাতিহা ছাড়া সওয়াবই হয় না। আপনারা জানেন তবু অনেক মুসলমান একজন দুইজন না সুরাতুল ফাতিহা শুদ্ধ হয় না। ইন্না লিল্লাহ ওয়া ইন্নী ইলাইহি রাজিউন। তাই ইমামের পিছনে যখন কোরআন শুনে সুরে ফাতিহা শুনে মনোযোগ সহকারে শুনবেন, আর যারা ভালো জানে ওদেরকে শুনাবেন, আর যারা জানেন কোরআন ওরা অপরকে শুনাবে বা শিখাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর কি বলছেন, ওয়াকাফা রাজুলাইন ওয়াসসালাসা ফিস সাওবিল ওয়াহিদ, একই কাফন দ্বারা দুইজন তিনজনকে কাফন পড়ানো হয়েছে। সুবহানাল্লাহ। قال شيخ الإسلام ابن تيمية رحمه الله معنى الحديث أنه كان يقسم الثوب الواحد بين الجماعة فيكفن كل واحد ببعضه للضرورة وإن لم يستر إلا بعض بدنه. شيخ برجنته تركتها جي শেখ হুসাইন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তার মানে হল একই কাফনকে জড়িয়ে রাখা নয়, বরং উদ্দেশ্য যতটুকু পারা যায়, একটা কাফন আছে এই কাফন অন্যরা যেমন থাকবে একদম খোলা কিছুই নেই, তো কি করা হবে এই কাফনকে কয়েকজনের মধ্যে বন্টন করা হতো। সুবহানাল্লাহ। যে অঙ্গ বেশি রাখা জরুরি ওইটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরের কথা, ওয়ালা ইয়াজুজু নাযরু সিয়াবি শাহীদ আল্লাযী কুতিলা ফীহিমা বাল ইউদফান ওয়া হিয়া আলাইহি লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফী কাতলা উহুদ যামিলুহুম ফী থিয়াবিহি আখরাজাহু আহমদ ওয়া ফী রিওয়ায়াতিন লাহু যামিলুহুম বিদিমাহিহি। শহীদের কাপড় যে কাপড় পরা অবস্থায় সে জিহাদের ময়দানে মারা যাবে, এই কাপড় তার শরীর থেকে খোলা হবে না, বরং এই কাপড়েই তাকে দাফন করা হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে বলেছেন জাম্মিলুহুম ফি থিয়াবি, তাদেরকে তাদের নিজেদের কাপড়েই তোমরা কাফন পরাও। আর অন্য রয়েছে জাম্মিলুহুম বিদিমাইহিম, তাদেরকে চাদর পরাও তাদের রক্ত দ্বারাই। সুবহানাল্লাহ। কারণ এই রক্ত তো বুঝেন আল্লাহর দরবারে গেছে। শহীদের রক্ত মাটিতে পড়ার আগেই তার পিছনের সমস্ত গুলা মাফ হয়ে যায়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জিনিস মাফ হবে না, ওইটা হলো করজ। করজ আল্লাহ তুমি আমাদের মাফ কর। সবাই খেয়াল রাখবেন খরচ তাড়াতাড়ি আদায় করবেন, বাহানা করবেন, টাল বাহানা করবেন না, কোন সময় মত আসবে। আরেকজনের টাকা ছিনিয়ে নিবেন না, কেস মারবেন না, আমানতের খেয়ালত করবেন না, কোনো কাজে ধোকা দিবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে ধোকার আচরণ করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। শুধু দশ শুনলে হবে না, আর দশ দিলেও হবে না, দশ পেশ করলে হবে না, দশ শুনলেও হবে না। আমার আমার কথাও বলছি, আপনাদের কথাও বলছি, আমাদেরকে শুনে আমল করা জরুরি। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। এরপরের কথা, ইউস্তাহাবু তাকফিনু বিসাউমিন ওয়াহিদিন আও আকসার ফাওকা সিয়াবিহি, তাহলে ওই শহীদের কোথায় শহীদ আল্লাহর পথে মারা গেলে তার যে কাপড় আছে ওই কাপড় তাকে পরানো হবে, আর মুস্তাহাব হল তার কাপড়ের উপরে একটা দুইটা অধিক কাপড় দেওয়া হবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর ও হামজা বিন আব্দুল মুত্তালিবের ক্ষেত্রে করেছেন, তাহলে বোঝা গেল আসল কাপড় যেটা ওইটাও ছিল শরীরে, আর তাদের উপরে কাফন রাখা হয়েছে আলাদা। এক্ষেত্রে আবার তিনি দুটি হাদিস বর্ণনা করেছেন বা দুটি কিচ্ছা بولتن عن شداد بن الهاد أن رجلا من الأعراب جاء إلى النبي صلى الله عليه وسلم فآمن به واتبعه. اجن بذن أسلم لا بولتن اعنام أن رجلا من الأعراب جاء إلى النبي صلى الله عليه وسلم فآمن به واتبعه. اجن بذن إشي الله رسول صلى الله عليه وسلم يقول إيمان لن وطن النبي كريم صلى الله عليه وسلم أسلم إشي إيمان لن أطار نصر قول لن বললেন আর অনুগত হলেন, আর বললেন ওহাজিরু মাক, আপনি আপনার সাথে হিজরত করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে তার কিছু সাহাবী বা কোন এক সাহাবীকে তার ব্যাপারে উপদেশ দিলেন, তার ব্যাপারে যে সে হিজরত করে এসছে। فلما كانت غزوة خيبر غنم النبي صلى الله عليه وسلم فيها شيئا. خيبر جدر شما جهن هنا تقول الله رسول صلى الله عليه وسلم ويجيغت غني مدر مال كلم تقول غني مدر مال بيه تلي بندر كل حق دار در مجي ار اوي جي بكتي بدوين صحابي تار جنو اكتا انشور اكلم মনোযোগ দিয়ে শুনেন ঘটনাগুলি, ফায়দা হবে, না ঘুমানোর চেষ্টা করবে। এবারে তার যে অংশ, তার অংশ কিছু সাহাবাদের কাছে রাখলেন। পরে যখন ওই সাহাবি আসলেন দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা এখানে আসলেন, তখন সাহাবে কারণ গেল তার হক তার কাছে দিলেন, এটা হচ্ছে তোমার এই সম্পদ। তিনি বললেন মা হাদা, এটা কি? তারা বললেন কাসামা লাকা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য এই বাট রেখেছেন, তোমার এই অংশ রেখেছেন, এই ভাগ রেখেছেন। তখন তিনি ওই অংশ নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন মা হাদা, আরে কসমতুহু লাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, এটা এই অংশ, এই ভাগ আমি তোমার জন্য রেখেছি খায়বারের যুদ্ধের গনিমত থেকে। তখন তিনি বললেন, মা আলা হাযা তাবি'তুক, আমি এজন্য আপনার অনুসরণ করিনি, আপনার কোন ইমান আনেনি এই সম্পদের জন্য, ওয়ালাকিন ইত্তাবা'তুক আলা আন উরমা ইলা হাহুনা ও আশারা ইলা হালকিহি বিসাহমিন ফাআমুত, কিন্তু আমি ইমান এনেছি এজন্য যেন আমার এই গলায় চির বিধে আর আমি এর মাধ্যমে আল্লাহ আমি মৃত্যুবরণ করি, এজন্য আমি আপনার অনুসরণ করেছি, মানে আল্লাহর প্রতি আমি শহীদ হয়ে দিই। তিনি শহীদের কথা বলেননি, বললেন আমি ফাআমুত। এটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ঈমান। আর আমাদের তো মজবুত, মানে এত মজবুত বলার মতো না, হাসবুনাল্লাহ ওয়া নিঈমুল ওয়াকিল, মানে মজবুত মানে কি, খুব দুর্বল। তৃতীয় নম্বর স্তরে আছি কিনা আল্লাহ তাও সন্দেহ, আল্লাহ মাফ করুক আমাদের। তারপরে তিনি কি বলছেন, আমি এরকম মরবো তারপরে যেন আমি জান্নাতে যেতে পাই, এটা হচ্ছে তার অর্থ। এদিকে তীর ঢুকবে আর মারা যাব, আর যেন আমি জান্নাতে যাই, এই জন্য আমি আপনার উপরই মারা গেছি, আপনার অনুসরণ করেছি, আমি ধন সম্পদের জন্য না। আর আমাদের কি অবস্থা, হালকা যদি একটু ব্যতিক্রম হয়ে যায় হালাত, হ্যাঁ দিন পর্যন্ত ছেড়ে দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক, দিনের প্রতিষ্ঠানও ছেড়ে দেয় সাধারণ দুনিয়ার জন্য, আছে কিনা খবরদার, ইমান তাজা করুন। তারপরে কি হলো, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন তাসদিকিল্লাহ ইয়াসদিক, যদি তুমি আল্লাহর সাথে সত্য ওয়াদা করে থাকো, সত্য বলে থাকো, তাহলে আল্লাহ তোমার সত্যতা প্রতিপাদন করবে। তুমি যেভাবে বলেছ, যদি তোমার উদ্দেশ্য সত্যই হয় তাহলে সে উদ্দেশ্য তোমার প্রতিফলিত হবে বাস্তবে, আল্লাহ দেখিয়ে দিবে। বলছেন, ফালাবিসু কালিলান ثم ذهبوا في قتال العدو, তারপরে তারা কিছুদিন অবস্থান নিলেন, তারপরে সবাই শত্রুদের সাথে লড়াইয়ের জন্য তৈরি হলেন। এমনি মুহূর্তে ওই ব্যক্তিকে আনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওকে লোকজন বহন করে নিয়ে আসছেন। কিরকম বলছেন, যেভাবে তিনি ইশারা করেছিলেন আমার এদিকে এই জায়গায় যেন তীর বিধে আর আমি যেন মারা যাই আর জান্নাতে যাই, যেভাবে তিনি বলেছেন ওই ওই হারে তীর বিঁধেছে আর তিনি মারা গেছেন, সুবহানাল্লাহ। নিয়ত খালিস হলে তাহলেই ইনশাআল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহ হুয়া হুয়া, ওই ব্যক্তি ওই ব্যক্তি, এই লোকটি কি ওই ব্যক্তি? তারা বললেন, হ্যাঁ ওই লোকটি। قال صدق الله فصدقه, সে আল্লাহর সাথে সত্য ওয়াদা করেছিল আর এই ওয়াদা বাস্তবে রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ثم كفله النبي صلى الله عليه وسلم في جبهه النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাদা স্বয়ং তার জামা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফন পরালেন। তারপরে তাকে আগে করে তার সালাত পড়ালেন, সালাত পড়লেন, আর এই সালাতে বা দোয়ায় যেটি স্পষ্ট তিনি যা বলেছেন এর মধ্যে থেকে একটা হচ্ছে, আল্লাহুম্মা হাযা আব্দি খারাজা মুহাজিরান ফি সাবিলিক ফাকুতিলা শাহীদান আনা শাহীদুন আলা যালিক, হে আল্লাহ এই লোকটি হচ্ছে তোমার বান্দা, তোমার পথে হিজরতের উদ্দেশ্যে বের হয়েছিল, তারপরে শহীদ অবস্থায় সে মারা গেছে, সুবহানাল্লাহ। দেখলেন, ফাকুতিলা শাহীদান শহীদ হয়েছে, নিহত হয়েছে। আল্লাহ শহীদ আলা যালিক, এক্ষেত্রে আমি নিজেই সাক্ষী। তাহলে এই লোকটির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শহীদ, সরাসরি শহীদ হওয়ার সাক্ষ্য দিয়েছেন। তাহলে আমরাও বলি এই লোকটির নামে হ্যাঁ নেই, কিন্তু ইনি কি আমরা বলবো কি ইনি শহীদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাদের ব্যাপারে সরাসরি শহীদ হওয়ার সাক্ষ্য দিয়েছেন তাদের ব্যাপারে আমরা বলবো কি সরাসরি শহীদ। যাদের ব্যাপারে সরাসরি বলেছেন জান্নাতি তাদের ব্যাপারে আমরা সরাসরি বলবো কি জান্নাতি। আমরা ইজমাই বলে, কিন্তু বিশেষ করে অমুক ব্যক্তি মারা গেছে যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে জাননি কিন্তু আমরা বলেছেন, তাই আপনি এই দরজায় শাহাদাতের কি কথা কি আমরা রাখবেন, খাস ভাবে করবেন না, মানে বিশেষ ভাবে কোন ব্যক্তি এ শহীদ কারণ তুমি জানো না তার মনের ব্যাপার, মনের ব্যাপার কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু ইজমাই ভাবে বলা যায় যে কাফিরদের বিরুদ্ধে লড়াই করে মারা যাবে সে শহীদ, যে নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করে মারা যাবে সে শহীদ বলা যায়। বুঝতে পারছেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য মারা যাবে সে শহীদ বলা যায়, কিন্তু বিশেষ ব্যক্তিকে বলবেন না, কারণ এটা আমরা জানি না তার মনে নিয়ত কি। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। এই হাদিসটি আখরাজাহু আন-নাসাঈ ও তাহাওয়ী, শেষ পর্যন্ত হাদিস সহীহ। আরেকটি রওয়ায়াত ওই হামজা বিন আব্দুল মুত্তালিবের ক্ষেত্রে আবার ওইটা আরেকটু সুন্দর। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, লাম্মা কানা ইয়াউম উহুদ আকবালাত ইমরাতুন তাসআ হাত্তা ইযা কাদাত আন তুশফা আলা আল-ক্বাতল ক্বাল ফাকাইহা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন তারাহু ফাক্বাল আল-মারআ আল-মারআ قال فتوسمت انها امي صفيه وهجر جدت الدين একজন মহিলা আসতে লাগলেন যখন তিনি নিহত ব্যক্তিদেরকে দেখতে চান। এই মহিলা কারা মারা গেছে, কারা মারা গেছে, মহিলা আসলে তো মুশকিল, এমনি তো মহিলা এমনি মনোরম, কিন্তু সব মহিলা তো সমান না। সুবহানাল্লাহ বলছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা যে তিনি যে আসছেন আর যারা শহীদ হয়েছেন তাদেরকে দেখবেন এটাকে অপছন্দ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন মহিলা মহিলা ধর্ম ওকে তোমরা বাজাতে। জুবাইর বিন আওয়াম বলে আমি তখন দেখলাম তিনি তো হচ্ছেন আমার মা সফিয়া রাদিয়াল্লাহু আনহা। আর সফিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ফুফু, হামজা বোন। বুঝতে পারছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু বোন সফিয়া। বলছেন ফখারাজ তু আসআ ইলাইহা فأدركتها قبل أن تنتهي إلى القتلى. আমি তখন যখন বুঝতে পারলাম ইনি হচ্ছেন আমার মা সফিয়া, ওই জুবের নাম বলছেন, তখন আমি দৌড়ে দৌড়ে তার কাছে যাচ্ছি, তাকে নিহত ব্যক্তিদের বা যারা শহীদ হয়েছেন এদের কাছে পৌঁছা আগেই তাকে পেলাম। قال فلدمت في صدري وكانت امرأة جلدة قالت إليك لا أقبل. বলছেন ওই সময় আমার মা আমার বুকে ধাক্কা দিলেন, আর বলছেন ওখানে ইমরা জলদা শক্তিশালী মহিলা ছিলেন, জুবেরও শক্তিশালী। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারি ওয়াহাওয়ারি জুবায়ের, প্রত্যেক নবীরই একজন বিশেষ বিশেষ সহযোগী ছিল, আর আমার সহযোগী হচ্ছে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তাহলে জুবায়ের শক্তিশালী, তার মা এরকম, এই শক্তিশালী লোক তার মা সম্পর্কে বলছে ওয়াকানাত ইমরা জালদা কওয়িয়্যা, বলেন এলিক না বলেন। তখন তিনি বলেন আমি বললাম ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা আলাইক ফওয়াকাফাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলেছেন, এটা তার উদ্দেশ্য আর কি। তখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন তখন তিনি থেমে গেলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আছে উভয়ের মধ্যে নেই। মানে নবীর প্রমাণ এসে গেছে, আর আমি আগে যাবো না, নবীর কথা মেনেই চলবো। ফুহু ঠিকই আছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা বেশি। ফুহু তো ফুহুর জায়গা, তার আগে যেতে পারি না, কেটে গেছে। ওই সময় তিনি বের করলেন, তার কাছে দুটি কাপড় ছিল, দুটি কাপড় তিনি বের করলেন, বললেন هذان ثوبان جئت بهما لأبي أخي حمزة، أخي حمزة أمر لي حمزة جنة نيسي ذي كفور، فقد بلغني مقتله فكفنه فيهما. أمي شنيسي أمر لي معاكسي تيتم ركي قرأ تمي تاكي ذي كفور در كفور قرأ بلجن أمراض দুই কাপড় নিয়ে আসলাম হামজাকে কাফন পরাবার জন্য। ভালো করে বুঝেন, বিলাসিতা অধিক বিলাসিতা করবেন না, বড়াই করবেন না। যারা উম্মতের সর্দার এদের কি অবস্থা হয়েছে? তুমি শুধু পয়সা পেলেই মনে করো না বড় কিছু হয়ে গেছে। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তোমাদের জন্য গরিবীকে আর দারিদ্রকে ভয় করি না, আমি ভয় করি ধনকে, পয়সাকে। তোমরা এরকম পয়সাওয়ালা হবে যেভাবে তোমাদের পূর্বপুরুষরা হয়েছে, আর ওদেরকে যেভাবে পয়সা তাদের সম্পদ ধ্বংস করেছে, ওইভাবে তোমাদেরকে ধ্বংস করবে তোমাদের সম্পদ। বলছে আমরা নিয়ে আসলাম এই দুই কাপড়, হামজা রাদিয়াল্লাহু আনহুকে কাফন পরাবো। এমনি সময় দেখলাম, ফাইদা ইলা জানবিহি রাজুলুন মিনাল আনসারি কাতিল কাদ ফুইলা বিহি কামা ফুইলা বিহামজা ফাওয়াজাদনা গাদাতান গাদাতান ওয়া হায়াআন আন নুকাফফিনা হামজাতা ফি থাওবাইন তাকে তো দুই কাপড় পরাবার জন্য নিয়ে আসলাম। এমনি সময় দেখলাম ওখানে আরেকজন আনসারী সাহাবি, তিনি শহীদ হয়েছেন, মারা গেছেন, আর তার সাথে ওই রকম আচরণ করা হয়েছে যেভাবে হামজা বিন আব্দুল মুত্তালিবের সাথে আচরণ করা হয়েছে। আর কি আচরণ বুঝতে পারছেন? তো তখন আমাদের লজ্জা লাগল যে কি করা যায়, হামজাকে দুই কাপড় দিয়ে কাফন পরাব আর তার পাশে আরেক সাহাবী রয়েছেন, তার কোন কাফন থাকবে না? লজ্জা অনুভব হয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি, নিজের লোক আগে উঠে বাধ্য হয়? ইমান তাজা করা দরকার। বলছে লজ্জা আছে, তখন আমরা কি করলাম, হামজার জন্য এক কাপড় এক সওব নির্ধারিত করলাম, আর আনসারী ওই সাহাবীর জন্য এক সওব এক কাপড় নির্ধারণ করলাম। এমনি সময় দেখা গেল দুইজনের মধ্যে থেকে একজন দেখা যায় বড়, বড় বলতে হয়তো মোটা নইলে লম্বা, তাই তো এখানে উদ্দেশ্য তাই। তখন তখন কি করলেন, এই যে কাপড় দুইটা, এই দুইজনের মধ্যে তার লড়াই টানলেন, কার মামে আছে কোনটা। তাহলে বুঝে গেল কাপড় এরকম বড় ছোট, এরা বড় ছোট কাপড় একটু হয়তো এরকম ছিল। তারপরে কি করলেন, ওরা লটারি টানলেন, যার লাগিয়ে যেটা আছে ওরা ওই রকম তাদেরকে রাখুন কাপন পরানো। সুবহানাল্লাহ। এরপরে মুহরিম ব্যক্তি যিনি এহরামের অবস্থায় মারা গেলেন, তাকে তার পরনে যে কাপড় ওই কাপড়েই ওই দুই চাদরই তাকে কাফন পরানো হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছেন যে ব্যক্তি এহরামের ওই ব্যক্তির ব্যাপারে বলেছেন যে ব্যক্তি এহরামের অবস্থায় মারা গিয়েছিল, বলেছেন ওয়াকাফিনুহু ফি সাওবাই, তাকে তার দুই কাপড়েই তাকে কাফন পরাও। তাহলে আমরা সাধারণত কাফন ইয়ে এহরামের কাপড় পরিধান করি, একটা উপরে একটা নিচে না, দুই চাদর হয়, তো ওই দুই চাদর দিয়ে তাকে কাফন পরানো হয়েছিল। এবারে কাফন কিরকম হবে সংক্ষিপ্ত আলোচনা, অল্প সময়ের ভিতরে শেষ ইনশাআল্লাহ। বলছেন ওই ইস্তাহাকু ফিল কাফানি কয়েকদিক দিক খেয়াল রাখা উচিত কাফনের ক্ষেত্রে। এক নম্বর, কাফনের কাপড় হবে সাদা, এটা উত্তর আমার বলা যাবে রঙিন, কিন্তু বেশিরভাগ হবে সাদা ভাগ, সাদা দিক হবে বেশি, অতএব সমান আল্লাহু আলাম। কিন্তু শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ বলতে চেয়েছেন এই তিন কাপড়ের মধ্যে একটা হবে হিবারা রঙিন কাপড় আর বাকি দুইটা সাদা, এটা উত্তম। কিন্তু যদি এরকম না করে শুধু সাদা দিয়ে দেয় অসুবিধা নাই, কারণ অন্য রয়েছে ফালিউকাফিন ফি সাওবি হিবারাতিন, তোমাদের কেউ যদি সামর্থ্য রাখে তাহলে সে যেন ওই সুন্দর কাপড় রেখা দেয় কাপড়ে যেন সে কাফন পরায়, যদি সামর্থ্য থাকে আর সুযোগ হয় আল্লাহু আলাম। আর আরেকটি কাজ হচ্ছে মুস্তাহাব তাবখীরুহু সালাসা, মৃত ব্যক্তিকে ধুনা দেয়া তিনবার। আর এখানে যেভাবে বকুর আছে না বকুর দেন, ধুনা বলতে কি সুগন্ধি, সুগন্ধিরা গিয়ে এরকম করবে, এটাকে বহর বলে, এটা সুন্না তিনবার বলে। আর এমনি ভাবে বহর বা আতর মাখানো যেতে পারে, এত আতরের কথা আছে। তবে বেশি দামি কাপন হবে না, কারণ এর মধ্যে রয়েছে সম্পদের সম্পদ নষ্ট। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কারিহা লাকুম সালাতান কিল ওয়া ক্বাল ওয়া ইদাআতাল মাল ওয়া কাসরাতাস সুআল, আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয়কে অপছন্দ করেন, একটা হলো অমুক বলেছেন আর বলা হয়, মানুষ বলে না আরে ভাই সে বললে এইরকম এরকম। আর আপনারা জানেন একটা প্রতিষ্ঠান রয়েছে তাদের বেশিরভাগ দলিল হচ্ছে বলা হয়, আছে কিনা প্রতিষ্ঠান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, বলা হয় বলা হয়। এইখানে যদি একটু বলে যায় না ভাই এরকম শুনেছি, হ্যাঁ মারা যায়, কিন্তু বেশিরভাগই হ্যাঁ বলা হয় দলিল। আস্তাগফিরুল্লাহ, মাল নষ্ট করতে নিষেধ, নষ্ট করা থেকে অপছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই খাবার খাবেন, আপনারা খাবার খান, পেট মুছে খাবেন পরিষ্কার, একটা দানাও যেন নিচে না পড়ে, খেয়াল রাখবেন। এই এখানে স্থানীয় লোকদের মতো হয়ে যাবেন, খাবার খায় কিরকম, ওরা ভাত খাওয়া ছিলেন বাস্তবই দেখা যায়, খাবার খায় এরকম করে নেয়, এরকম খায় অর্ধেক নিচে পড়ে অর্ধেক যায়, ওরা দেখেছেন এদের খাবার, খবরদার একটা ভালো যেন না পড়ে, চাই ওরা চাই ওরা এর আমরা এই এদেরকে আপনারা বুঝাবেন যারা এরকম করে, এরকম করলেন পরে হলো নিচে আর খাবেন এটা তুলে, কিন্তু আমরা আমরা ফেলি না, আমরা এক দাঁড়া পড়লো তুলে খাই ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে দেখে শিখেছেন অপচয় খবরদার, হ্যাঁ ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারণ লোকমা যদি পড়ে যায় তাহলে ওটা তুলে খাবে, ময়লা থাকে পরিষ্কার করে খাবে, আর এই লুকমা যেন শয়তানের জন্য না রাখে, ওলাই এলাহা লিশাইতান। বেশি বেশি প্রশ্ন, এটাও ঠিক না, বেশি বেশি প্রশ্ন বোঝেন, হয়তো প্রশ্ন করে আটকাবার জন্য এরকম, কেন তুমি আটকাবে? ইমাম বুখারী করেছেন রহমতুল্লাহ আলী, হ্যাঁ বুখারী নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুশকিল কসরতে সুআল। আর একটা এমনি প্রশ্ন বেশি বেশি খুদ বের করা, তারা খুদ বের করে শুধু ওরা ধ্বংস হয়ে গেছে, এর থেকে দূরে থাকার দরকার। তাহলে কাফন ভালো হবে, সুন্দর হবে, কিন্তু অতি মূল্যবান হবে না। এই জন্য দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা, সুবহানাল্লাহ, বলছেন ওয়ারহিমাল্লাহু আবা বকর সিদ্দিক হাইথু ক্বাল ইন্নাল হাইয়া হাক্কু বিল জাদীদ লাম্মা ক্বীলা লাহু ইনদা তাইয়িনিহি লিসাউফিন মিন আসওয়াবি ফি কাফনিহি ইন্নাহা খায়র। তিনি মারা যাওয়ার পূর্বে বলছেন কাফন, কাফন আমাকে কি কাফন দেবে? তো একটি কাপড় পেশ করা হলো, তিনি বলেন এটা দিয়ে দেন আমাকে কাফন পরাবে, মারা গেলে আর কি। তারা বলেন এটা পুরাতন, নতুনটা দিয়ে দিন। আবু বকর সিদ্দিক বললেন রাদিয়াল্লাহু আনহু, নতুন কাপড় জিন্দা লোকের জন্য বেশি উপযোগী, আল্লাহ আকবার, নতুন কাপড় কার জন্য বেশি উপযোগী? জিন্দা মানুষের জন্য। আর যারা মারা গেছে পুরাতন কাপড়। ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে ধরো, আর আমার খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সুন্নতকে ধরো। দেখলেন আবু বকর কি বলছেন, পুরাতনটাই আমার জন্য বেশি শ্রেয়, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কোথায় আবু বকর, কোথায় তুমি আর তুমি, এক আবু বকর এদিকে আর সারা দুনিয়ার উম্মতে মুসলিমের এদিকে, আবু বকরের ইজ্জত সবার থেকে বেশি, আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছেন রাদিয়াল্লাহু আনহু। এ আবু বকর কি বলছেন, ইন্নাল হাইয়া আহাক্কু বিল জাদীদ, জিন্দা ব্যক্তির হক বেশি জাদীদের, যদি কি নতুন নতুন জিন্দা লোক, আর আমি যদি আবু বকর তবু তোমরা আমাকে পুরাতন কাপড় দ্বারা কাপড় দিও, সুবহানাল্লাহ। এটা হলে ভালো লোকের পরিচয়, যত বিনয় নম্রতা থাকবে তত আপনি ভালো লোক, বড়াই করতে নাই, বড়াই যা তিনি হবেন রব্বুল আলামিন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুল আলামিন হচ্ছেন আল মুতাকাব্বির, তুমি মুতাকাব্বির না, বড়াই অধিকারী একমাত্র রব্বুল আলামিন, আর কেউ বড়াই করবে না, বড়াইয়ের গুণ অহংকারের গুণ একমাত্র আল্লাহ। এরপরে যে কথা বলছেন, ওয়াল মারআতু ফি যালিকা কাররাজুল ইذ লা দলীল আলা আত-তাফরীক, কাফনের ক্ষেত্রে মহিলার কাফন পুরুষের মতোই, কারণ এর মানে নারী আর পুরুষের মাঝে যে কাপড়ের ক্ষেত্রে পার্থক্য, এর পক্ষে কোনো দলিল নেই। তাই আমরা দেখতে পাই সাধারণত আমাদের দেশে পাঁচটি কাপড় দেওয়া হয়, ঠিক না, নারীর জন্য। এক্ষেত্রে বলছেন, এক্ষেত্রে যে হাদিস আছে, ওয়াম্মা হাদিসু লাইলা বিনতে খায়ফ আস-সাকাফিয়্যা ফি তাকফীনি ইবনতিহি ফি খামসাতি আসওয়াব ফালা ইয়াসিহু ইসনাদুহু, লাইলা বিনতে খায়ফ আস-সাকাফিয়্যা তার মেয়েকে কাফন পরিয়েছেন পাঁচটা, এর হাদিস সহিহ না, কারণ এই হাদিসের সনদে রয়েছেন নূহ ইবনে হাকিম আস-সাকাফি ওয়া হুয়া মাজহুল, ইনি অপরিচিত লোক, ভালো না খারাপ, এই যেটা স্পষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাপড় দিয়ে কখন পরা হয়েছে আপনি আগে শুনলেন? তিনটি। এবারে যদি নারী পুরুষের মধ্যে পার্থক্য থাকতো তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিতেন যে নারীদের কাপড় হবে পাঁচটি অথবা আরো ছয়টি, এগুলি বলেননি। তাহলে নারী পুরুষ উভয়ের জন্য হবে তিন কাপড়, এটাই বেশি সহি। যদিও কোন কোন জানা এটাকে তারা মুস্তাহাব বলেছেন, মুস্তাহাব কেন বলেন পাঁচ কাপড়, মানে নারীদের জন্য আরো দুইটা, মুস্তাহাব বলার কারণই হচ্ছে এটা যে হাদিস সহি না। এই জিনিসটা আপনারা বুঝবেন, মুস্তাহাব বলার কারণ কি, হাদিস সহি না, তারাও বুঝেন। এখানে বলছেন কামা কাল হাফিজ হাদিস ওয়াগায়রুহু وفيه علة أخرى علة أخرى بينه وبينها الزيلعي في نصف الرواية ما شاء الله حافظ الزيلعي حنفي قد هلر روم حدث هداية تخريج لي كرة حافظ الزيلعي عمر كيف كتاب موجود شاد كم لي هداية تخريج هداية كتاب مشهور حافظ الزيلعي إيه حدث كي أنه أريك كتاب دول برنطر أريك كتاب قرن لي كرة আলহামদুলিল্লাহ। অতএব নারী পুরুষ উভয়ের জন্য কয় কাপড় হবে, তিন কাপড়, এটি হল মাসনুন। কিন্তু কেউ যদি বলে আমি এটা দিয়ে দেয় লড়াই করবেন না, বুঝালেন যে উত্তম গুণটা যেভাবে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত এটা হলো উত্তম। কেউ যদি বেশি দেয় লড়াই করার কিছু নেই, এরকম বলবেন বলবেন উত্তম। الله عز وجل توفيقي صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين